আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমরা পাপ নিয়ে আলোচনা করছিলাম, কোন এমন পাপ আছে যে পাপ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, এমন কোন পাপ আছে কি যে আল্লাহ ক্ষমা করেন না? আপনাদের জানা মতে এমন কোন পাপ আছে মানুষের, এমন কোন অপরাধ আছে যে পাপ আল্লাহ তাআলা মোটেই ক্ষমা করেন না? তাহলে তওবা করলে তো সেরকম মাফ হয় না? সবচেয়ে বড় পাপ যেটা, সেটা তওবা করলে মাফ হয় না? হয় না, মাফ হয়। তাহলে এমন কোন পাপ নেই যে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, যদি তার কাছে ক্ষমা চাওয়া যায়, যদি তার কাছে তওবা করা হয়। এটা তো দুনিয়ার ব্যাপার, কিন্তু আখেরাতে পরকালে যদি আপনি দুনিয়াতে তওবা না করেন, ওনার একটা পাপ করলেন, তওবা করলেন না, মারা গেলেন, এই পাপটা কেয়ামতের দিনে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না করবেন না? এবার দেখতে হবে পাপ হচ্ছে তখন কেয়ামতের দিনে, সাগিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন আর বিভিন্ন ইবাদতের মাধ্যমে ক্ষমা হয়ে যায়। কিন্তু যখন গুনাহটা কাবিরা হবে তখন দেখতে হবে যে কেয়ামতের দিনে আপনার গুনাহ কিন্তু কি ধরনের আছে, কাবিরা না আকবারুল কাবায়ের। যদি কাবিরা হয় তাহলে আল্লাহ, যেমন বাদশাহ নামদার বললেন আমাদের যে যদি গুনাহ কাবিরা হয় তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে। যদি আল্লাহ, কাবিরা মানে কি, কাবিরা গুনাহ কার হয়, কাবিরা গুনাহ নিয়ে মারা গেছে, তার মানে কি আকবারুল কাবায়ের নেই, তার মানে তার শিরিক নেই, কুফরি নেই, ঠিক না? তার মানে তার তৌহিদ আছে না নেই? যার তৌহিদ নেই সে তো আকবারুল কাবায়ের, তার সে হয় কাফের না হয় মুশরিক। কিন্তু কাবিরা গুনাহ আছে তার মানে অন্য গুনাহ নেই, তার মানেই হচ্ছে তার তৌহিদ আছে। আর এই তৌহিদবাদীর কাবিরা গুনাহ সে করে মারা গেছে কিন্তু তওবা করেনি, আল্লাহ তাআলার ইচ্ছাধীন থাকবে। যদি আল্লাহ চান তাহলে তৌহিদের গুণে, যেহেতু তার তৌহিদ আছে, শিরিক নেই, শিরিক কোনদিন করেনি, তৌহিদ আছে, সেই তৌহিদের গুণে, তৌহিদের মর্যাদায়, তৌহিদের ফজিলতে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে কি করবেন, জান্নাতে বা জান্নাতে প্রবেশাধিকার দেবেন। কিন্তু যার আকবারুল কাবায়ের আছে, যার শিরিক আছে তওবা করে মারা যায়নি, যার কুফরি আছে তওবা করে মারা যায়নি, যার নাস্তিকতা আছে তওবা করে মারা যায়নি, তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। মনে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। অতএব এই জিনিসটা যখন আমরা জানব তখন এটাও বুঝতে পারবো যে কে কাফের আর কে কাফের না। কাবিরা গুনাহ করলে মানুষ কি কাফের হয়? না, সে কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, ক্ষমার যোগ্য সবাই। কিন্তু আকবারুল কাবায়ের করলে মানুষ কাফের হয়ে যায়, চাহে সেটা শিরকি হোক, কুফরি হোক বা নাস্তিকতা যা হবে হোক, কিন্তু আকবারুল কাবায়ের করলে মানুষ কাফের হয়ে যায়, সে কি ক্ষমার যোগ্য? হ্যাঁ, দুনিয়াতে তওবা করলে সে ক্ষমার যোগ্য, কিন্তু আখেরাতে ক্ষমার যোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন, দুনিয়াতে যথা নিয়মে যথা সময়ে তওবা করলে মহা ক্ষমাশীল আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, ছোট গুনাহ নানা নেক আমলের কারণে মাফ হয়ে যায়, উযু ইত্যাদি করার ফলে ক্ষমা হয়ে যায়। কাবিরা গুনাহ করে তৌহিদবাদী মুসলিম তওবা না করে মারা গেলে কেয়ামতে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, মহান আল্লাহ চাইলে তৌহিদের গুণে তাকে ক্ষমা করে বেহেস্তে দেবেন, আর না চাইলে কি হবে হুজুর? না চাইলে আল্লাহ ক্ষমা করলেন, ইচ্ছা হলো তাকে ক্ষমা করলেন না, তো কাবিরা গুনাহের কারণে তাকে কি করা হবে, জাহান্নামে শাস্তি ভোগানো হবে, আর কাউকে কাউকে শাস্তি দেওয়া হবে কবরে। আল্লাহ যদি দেখেন যে এই লোকটা তৌহিদবাদী তো তাকে শাস্তি দিয়ে দেবেন কবরে। কে বিচারের আগে কি শাস্তি দেওয়া যায়? বিচারের আগে শাস্তি দেওয়া যায় কে, যখন আমি জানবো যে এর শাস্তি হবে, আর যখন বিচার হবে তখন তাকে মাইনাস করা যাবে, যেমন বন্দীদের হয়, তাই না? তো কবরের শাস্তি হলো বাস, আর তার কেয়ামতের শাস্তি হবে না, জাহান্নামের শাস্তি হবে না, আল্লাহ তাকে সোজা বেহেস্তে পাঠাবেন। কিংবা কবরে হলো, কেয়ামতের শাস্তি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়ামতে হিসাব দেওয়ার সময় শাস্তি হলো, আল্লাহ তাকে সোজা বেহেস্তে পাঠালেন। কিংবা শেষ পর্যন্ত কেয়ামতের শাস্তি হল পুল সেরাত পার হওয়ার সময়েও তাকে শাস্তি ভোগাবেন, হাত কেটে যাবে, পা কেটে যাবে, জড়িয়ে ধরে এইভাবে কষ্ট করে তখন গোনাহগুলো মাফ হয়ে যাবে, আল্লাহ তাকে বেহেশতে পার করে দেবেন। আর যার জন্য চাইবেন না তার যে একে শাস্তি ভুগিয়ে আমি জান্নাতে দেব, আর সেই ব্রিজ থেকে সে কি করে পড়বে, যেভাবে আপনারা দেখেছেন পড়া ওপরে ব্রিজ আছে, সে এমন পাতলা ব্রিজ, সে ব্রিজ থেকে পার হতে গিয়ে নিচে পড়ে গেল। কিসে পড়লো? পানিতে না আগুনে? আগুনে। আমরা নিশ্চয়ই পানিতে পড়া দেখেছেন কিভাবে পড়ে, তো আগুনে ওইভাবে সে পড়বে। এবং আল্লাহ তালার ইচ্ছা মতো, আল্লাহ তালার ইনসাফ মতো যতদিন জাহান্নামে থাকা দরকার ততদিন সে থাকবে, অতঃপর নবীর সুপারিশে অথবা আল্লাহ তালার রহমতে সেই লোক একদিন না একদিন আল্লাহ তালা তাকে বেহেস্তে তুলে দেবেন, আর সেই লোক জাহান্নামী রূপে অবশ্য জান্নাতে পরিচিতি লাভ করবে, কিন্তু তবুও সে কি করবে, জান্নাতে যাবে একদিন না একদিন। কিন্তু অতি মহাপাপ যাকে আকবরুল কাবায়ের বলে, যা আল্লাহ কেয়ামতে ক্ষমা করবেন না, দুনিয়াতে ক্ষমা করবেন না, করবেন না দুনিয়াতে ক্ষমা করবেন, দুনিয়াতে তওবা করলে, তওবার যে ছটা শর্ত আছে সেই শর্ত পালন করে ক্ষমা করলে আল্লাহ তাকে দুনিয়াতে ক্ষমা করবেন, আর কেয়ামতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, কোনোদিনও ক্ষমা করবেন না। এমন পাপীরা চিরস্থায়ী জাহান্নামবাসী থাকবে, যেহেতু আসলে তারা মহান আল্লাহর শত্রু। বড় শিরিক বলা হয়েছে, সাবধান করা হয়েছে। কেন আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামবাসী করবেন? এক দয়া আছে তার, এত দয়া সত্ত্বেও একজন মা তার সন্তানকে জান্নাত জাহান্নামে দিতে আগুনে ফেলতে পারে না। আর হ্যাঁ, আল্লাহ দয়াবান, কিন্তু আল্লাহ শুধু দয়াবান নন, আল্লাহ দয়াবান কিন্তু আল্লাহ শুধু দয়াবান না, তার সঙ্গে আল্লাহ কি আজিজুন ইন্তেকাম, আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ প্রতিশোধ নেবেন। বলা হয়েছিল তোমার শোনো না এই কথা, কেন শুনলে না? বলা তো হয়েছিল শিরিক করলে এই অবস্থা হবে, কুফরি করলে এই অবস্থা হবে, আমাকে বিশ্বাস করো, আমার কথা মতো চলো, আমার ইবাদত করো, মানলে না, শুনলে না, সুতরাং তোমাদের শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। বড় শিরিক, আল্লাহর সাথে শিরিক করা একটি মতি মহাপাপ। শিরকের উদাহরণ আপনারা জানেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা, আল্লাহ ছাড়া কাউকে কারো নামে নজর মানা, আল্লাহ ছাড়া অন্যের নামে যবেহ করা, ইত্যাদি ইত্যাদি। তো এইসব করার পর যদি তওবা না করে, তওবা না করে মারা যায়, কেয়ামতে তিনি মুশরিককে, সেই মুশরিককে ক্ষমা করবেন না, যেহেতু তিনি বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সূরা নিসা 38 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহ তার সাথে অংশী বা শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন, যার জন্য ইচ্ছা, মানে এছাড়া অন্যান্য অপরাধ সবারই জন্য ক্ষমা করে দেন তা না, যার জন্য ইচ্ছা। এই জন্য বাদশাহ কি বললেন, যে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, ইচ্ছা হলে আল্লাহ ক্ষমা করবেন, না হয় শাস্তি ভোগাবেন। এই জন্য কোরআন আল্লাহ তাআলা বলছেন, যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন, আর যে কেউ আল্লাহর সাথে অংশী স্থাপন করবে, শিরিক করে মারা যাবে বা শিরিক করবে, সে এক মহাপাপ করবে। সূরা নিসা যেমন বললাম, অন্য আয়াতে সূরা নিসাতেই আছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরিক করার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যার জন্য ইচ্ছা ক্ষমা করে দেন, আর যে কেউ আল্লাহর সঙ্গে অংশী স্থাপন বা শিরিক করবে সে ভীষণ ভাবে পথভ্রষ্ট হবে। যে মুশরিক যে শিরিক করে সে ভীষণ ভাবে পথভ্রষ্ট। আর আগের আয়াতে কি বলা হলো, যে সে বিশাল পাপ করে, মহাপাপ করে, আল্লাহুল মুস্তাহান, মুশরিক ক্ষমা পাবে না, মানে সে চিরকালের জন্য জাহান্নামী থাকবে। চিরকাল মানে কালের কোনো শেষ আছে না, অনন্ত কালের জন্য সে জাহান্নাম ভোগ করবে। যেহেতু মহান আল্লাহ বলেছেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, সূরা মায়েদা। যে কেউ, অবশ্যই যে কেউ আল্লাহর সাথে শিরিক করবে, নিশ্চয়ই আল্লাহ তার জন্য বেহেশত হারাম করে দেবেন এবং দোজখ তার বাসস্থান হবে, এবং অত্যাচারীদের জন্য, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো উপায় নেই। এটা হলো শিরকের কথা, এটাও এক প্রকার কুফরি, তাই না? শিরিক এক প্রকার কুফরি, যে মুশরিক সে কাফের। বাকি থাকলো মুশরিক না কাফের, ডাইরেক্ট কাফের কাকে বলে? কাফের মানে অস্বীকারী, কাফের মানে মিথ্যায়নকারী, তাই না? কাফের যেমন পরিপূর্ণ রূপে আল্লাহকেই বিশ্বাস করলো না, আল্লাহর যে ইমানে ছটা রুকুন আছে, আল্লাহর কিতাব, ফেরিস্তা, নবী ইত্যাদি কিছুই মানলো না, পরকাল কিছুই বিশ্বাস করলো না, সে হচ্ছে নাস্তিক, তাই না? একদম নাস্তিক। কিন্তু আস্তিক, সে আল্লাহ জানে যে আল্লাহ বলে কেউ আছেন, কিন্তু আল্লাহ সবকিছু সে বিশ্বাস করে না, আল্লাহর কুদরতে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, অথবা আল্লাহর কিতাবকে নবীকে বিশ্বাস করে না, অথবা যেমন ইহুদি নাসারা আল্লাহকে বিশ্বাস করে না, করে না, করে কিন্তু মুহাম্মদকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না। মুসলমান যদি হয়, আল্লাহকে বিশ্বাস করলো, নবীকে বিশ্বাস করলো, কিন্তু কোরআনকে অস্বীকার করলো, কোরআনকে স্বীকার করলো, কিতাব সমূহকে স্বীকার, কিতাব কিন্তু ইঞ্জিলকে স্বীকার করলো না, সেও কাফের। সব তাও স্বীকার করলো কিন্তু ফেরেশতাকে স্বীকার করলো না, সেও কাফের। তাও করলো কিন্তু পরকালকে বিশ্বাস করলো না, সেও কাফের। পরকালকেও বিশ্বাস করলো কিন্তু তকদিরকে বিশ্বাস করলো না, সেও কাফের। এই শ্রেণীর কাফের। এমনকি কোরআনের আয়াত যদি অস্বীকার করে, সহি হাদিসকে যদি অস্বীকার করে, সহি হাদিস যেটা সর্ববাদী সম্মতিক্রমে সহি, ইখতিলাফ আছে সহি কিনা এরকম না, যেটা সর্ববাদী সম্মতিক্রমে সহি হাদিস, সেটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এভাবে কাফেরের বিভিন্ন ক্যাটাগরি আছে। মোট কথা, এক কথায় কুফরি যার মনে থাকবে, কুফরি মানে অবিশ্বাস, অস্বীকার, অমান্য, সন্দেহ, মিথ্যায়ন, প্রত্যাখ্যান, ঘৃণা ইত্যাদি, তার সাথে যোগ হতে পারে অত্যাচার, আল্লাহর পথে মানুষের বাধা ইত্যাদি, এমন কাফের ব্যক্তি তওবা করে ঈমান আনয়ন না করে মারা গেলে কিয়ামতে কশ্চিনকালেও ক্ষমা পাবে না, বিধায় তারা অনন্তকালের জন্য দোজখবাসী থাকবে। মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। যারা অবিশ্বাস করে আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে, অতঃপর অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। সূরা মুহাম্মদ 34 নম্বর আয়াত। অন্য এক আয়াতে সূরা নিসা 137 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইযদাদু কুফরা লা ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান আনার পর অবিশ্বাস করে, আবার বিশ্বাস করে, আবার অবিশ্বাস করে, তার মানে ঈমান আনে আর আবার কুফরি করে, অতঃপর আবার অবিশ্বাস করে, অতঃপর তাদের অবিশ্বাস প্রবৃত্তি বৃদ্ধি পায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে কোনো পথও দেখাবেন না। অন্য এক আয়াতে সূরা সাথে 169 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা ইল্লা তারিকা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং অত্যাচার করেছে, আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না এবং কোনো পথ দেখাবেন না জাহান্নামের পথ ছাড়া, সেখানে তারা চিরস্থায়ী হবে, আর এ আল্লাহর পক্ষে খুব সহজ। তাহলে বোঝা গেল, কুফরি করলেও ক্ষমা নেই এবং সেই কাফেররা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। তিন নম্বর হচ্ছে মুনাফিকি। এক হলো মুশরিক, এক হচ্ছে কাফের, আর এক হচ্ছে মুনাফিক। এই মুনাফিকটাকে, মুনাফিক না ইধার কা না উধার কা, ধোবি কা কুত্তা না ঘর কা না ঘাটকা, না মুসলিম আর না কাফের, পরিষ্কারভাবে কাফেরও নয়, পরিষ্কারভাবে মুসলিমও না। উপরে উপরে ইসলামের কাজ করে, টুপি মাথায় দিয়ে প্রথম কাতারে বসে, ঈদের আগে প্রথম কাতারে গিয়ে, প্রথম সারিতে গিয়ে ঈদের জামাতে সই খায়, তাই না? সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু সমস্যা হলো কি, তার ভিতরটা কালো, তার ভিতরে বিশ্বাস নেই। যার জন্য নামাজ পড়ছে, সিজদা পর্যন্ত করছে, কিন্তু তাকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না, অথবা নবীকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে না, মনে সন্দেহ আছে, মনে সংশয় আছে। তো এই রকম মুনাফিক, যে মুনাফিকের অবস্থাও ওই রকমই চিরস্থায়ী, যেহেতু মুনাফিক ও কাফের, তাই না? মুনাফিক ও কাফের, সেও চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, বরং কাফের থেকেও বেশি নিকৃষ্ট। পর শত্রুকে পার আছে, ঘর শত্রুকে পার নেই। এই মুনাফিক তার থেকেও বেশি নিকৃষ্ট। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালে মিনান নার। মুনাফিক, কাফের, মুশরিক সবার স্থান হবে জাহান্নামে, কিন্তু মুনাফিকের স্থান কোথায় হবে? সর্বনিম্ন স্তরে। সর্বনিম্ন স্তরে কি হয়? আপনি যদি পানি ভরেন, এই মসজিদটা গোটায় যদি পানি ভরে দেন, তো আপনি যদি ডুববেন, তো দেখবেন যত উপরে যাবেন আপনাকে হালকা লাগছে, যত গভীরে যাবেন পানির চাপটা বেশি থাকবে। জাহান্নামে আগুনেরও তাই অবস্থা, আগুন যত উপরে হালকা, কিন্তু যত গভীরে যাবেন আগুন তত বেশি কঠিন হবে। এর জন্য মুনাফিকদেরকে হচ্ছে ঘর চোর, ঘরের শত্রু বিভীষণ, এ ঘরের থেকে পরের মতো ব্যবহার করেছে, আর মুসলমানদের ক্ষতি করেছে। সুতরাং এর শাস্তি হলো যে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে এবং জাহান্নামে সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইস্তাগফিরুল্লাহুম আওলা তাস্তাগফিরুল্লাহুম ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, তুমি ওদের জন্য ক্ষমা চাও অথবা না চাও। ওই যে কেউ কেউ এসে বলতে আল্লাহর রাসূল ক্ষমা চান কারণ এ মুনাফিক ইত্যাদি ইত্যাদি। যখন আব্দুল্লাহ বিন সাবা মুনাফিকদের সর্দার মারা গেল, তখন আল্লাহ নবী চেয়েছিলেন, যেহেতু তার ছেলে মুসলমান, আহা ছেলে মুসলমান, তো চেয়েছিলেন যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, ঠিক আছে আমি ক্ষমা করতে চাইতে থাকবো। জানাজা নামাজ পড়তে উঠলেন, তখন ওমর মানা করলেন, এমনকি তাকে বহু চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করছেন বারবার, লা তাকুম আলা কবরিহি আবাদা, খবরদার নবীর জন্য সঙ্গত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আর তুমি ওর কবরে দাঁড়াবে না। তারপর তার সত্য বলে, ঠিক আছে আমাকে তো ক্ষমা প্রার্থনা করতে মানা করা হলো, আমি 70 বার ক্ষমা প্রার্থনা করব বা তার বেশি করব। আল্লাহ বলছেন 70 বার করলেও আমি ক্ষমা করব না, তার থেকে বেশি করব। আল্লাহ বলছেন না না না না না না, 70 বারের বেশি করলেও আসলে আল্লাহ তাআলা তাকে ক্ষমাই করবেন না, তাকে ক্ষমাই করবেন না। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয় সমান। যদি তুমি তাদের জন্য 70 বারও ক্ষমা প্রার্থনা করো, তবুও আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না, যেহেতু তারা আল্লাহ তার রাসূলের সাথে কুফরি করেছে। তার মানে মুনাফিকি হচ্ছে কুফরি, আর আল্লাহ অবাধ্য সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। সূরা তওবা 80 নম্বর আয়াত। আরেক জায়গায় আল্লাহ বলছেন, সাওয়ুন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা না করো, উভয়ই তাদের জন্য সমান, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ সৎ পথে পরিচালিত করেন না। সূরা মুনাফিকুন, একটা মুনাফিক সূরা, মুনাফিকদের নামে একটা গোটা সূরা আছে, সেই সূরার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। তাহলে বোঝা গেল মুনাফিকি ও যারা যারা মুনাফিক সমাজে, আমাদের সমাজে মুনাফিক আছে না নেই? হ্যাঁ হ্যাঁ, যদি নবীর সমাজে থাকতে পারে, যখন কোরআন অবতীর্ণ হচ্ছে এবং কোরআন বলে দিচ্ছে মুনাফিক অমুক অমুক মুনাফিক, তবুও সতর্ক হয় না, আল্লাহ একবার তওবা করে না, তাহলে আমাদের যুগে মুনাফিক থাকবে না? থাকবে না। আমাদের যুগে তো চেহারা দেখে বোঝাই মুশকিল কে মুনাফিক আর কে মুসলিম, কেউ চিনতে পারবে? নবীর ওহি হয় বলে যান নবী জানতে পারে, তো গায়েবী খবর, তাই না? আমরা তো বুঝতেই পারবো না। সুতরাং এই যুগে মুনাফিক আরো বেশি থাকবে। আমাদের প্রথম কাতারে মুনাফিক, আমাদের হজে মুনাফিক, আমাদের সালাতে সিয়ামে মুনাফিক, সব জায়গাতে মুনাফিক থাকবে। স্বাভাবিকভাবে এই যুগে বেশি থাকবে, তার কারণ কেউ বলার খবর, মনের খবর কেউ বলার কেউ মানে ক্ষমতা রাখে? কেউ কি মনের খবর জানতে পারে? না, আল্লাহ না জানালে সে খবর জানা মুশকিল আছে। চলো এবারে এই তিনটে পাপের কথা বলা হলো, বাকি কিছু পাপ আছে যে পাপগুলো আকবারুল কাবায়ের নয়, কিন্তু তবুও আল্লাহ তাআলা বলেছেন যে এদেরকে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে বা এদেরকে ক্ষমা করা হবে না। তাহলে তাদের ব্যাপারে কি হুজুর? চলেন দেখি কি শুনি আমরা। পাপ প্রকাশ করা, পাপ করা আর পাপ প্রকাশ করা দুটো আলাদা জিনিস। আপনি রাতের অন্ধকারে পাপ করে লোককে চুপি চুপি গিয়ে একজনের সাথে পাপ করে চলে এলেন, এটা কে জানে? বলে ডুবে ডুবে জল খায়, আমি জানি আর আল্লাহ জানে, আর কে জানবে, তাই না? তো আপনি পাপ করলেন, আল্লাহ জানলেন আর আপনি জানলেন, কিন্তু সেটা আপনি কেউ সাক্ষী নেই। দিনের বেলায় এসে ঝানু বাদশাহ, আজকে রাতে না আমি এই করেছি, ঝানু কাজল আজকে রাতে আমি এই করেছি, পাপ গোপনে করেছে, এসে কি করে? প্রকাশ করে। অথবা যে পাপ প্রকাশ্যে করে কোনো পরোয়া নেই, অবশ্য কোনো কোনো দেশে আইনে সেটা বৈধ করে দেওয়া হয়েছে, সেটা আলাদা কথা। যেমন আমাদের দেশে ভালোবাসা করা অবৈধ না অবৈধ? ইসলামী শরীয়তে ভালোবাসা যেটা অবৈধ ভালোবাসা, সেটা অবৈধ, হারাম, কিন্তু আমাদের দেশে কি বৈধ? আমাদের দেশে ধর্ষণ হচ্ছে অপরাধ, কিন্তু ব্যভিচার করা অপরাধ? আরে চুমু খাতে দূরে দূর কি বাদ, ব্যভিচার করাটা কি অপরাধ? আমাদের দেশে ব্যভিচার অপরাধ না, আমাদের দেশের আইনে ব্যভিচার অপরাধ না, ধর্ষণটা অপরাধ। ব্যভিচার কাকে বলে? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, বিয়ে ছাড়া, আর বিয়ে ছাড়া কি পরকীয়া যদি কেউ করে, বিয়ের পরও যদি কোনো মহিলা ভালো একটা স্বামী দেখলো তার সঙ্গে পরকিয়া করে, তো আমাদের দেশের আইনে কোনো সমস্যা নেই, তাই না? কিন্তু ইসলামের আইনে এগুলো হচ্ছে মহাপাপ। এই মহাপাপ যেগুলো প্রকাশ্যে করে, প্রকাশ্যে একটা মেয়ে ব্যভিচার করছে, যারা বেশ্যাগিরি করছে, যারা যে কোনো পাপ প্রকাশ্যে করছে, তো এই পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন আর বলি, অনেকে ধৃষ্টতার সাথে পাপ করে, নির্লজ্জতার সাথে পাপ প্রদর্শন করে, জনসমক্ষে পাপ করে, বুকের পাটাতে গিয়ে পাপ করে, দাপিয়ে বেড়ায়, অনেক সময় পাপ গোপনে করে তা প্রকাশ করে বেড়ায়, এমন পাপীকে মহান আল্লাহ ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, সমস্ত উম্মতের সমস্ত লোককে ক্ষমা করা হবে, কিন্তু মুজাহিরিনকে ক্ষমা করা হবে না। মুজাহিরিন কাকে বলে হুজুর? যে পাপ প্রকাশ্যে করে অথবা পাপ করে প্রচার করে বলে বেড়ায়, তার পাপ মাফ করা হবে না। আর পাপ প্রকাশ করার এক ধরন হয় যে একজন লোক রাতে কোনো পাপ করে ফেলে, অতঃপর আল্লাহ তা গোপন করে নেন, আহা, আল্লাহ যদি চান রহমানুর রাহিম গোপন করে নেন, তারপর যদি সে ক্ষমা চায়, তো আল্লাহ দিনে রাতে হস্ত প্রসারিত রেখেছেন, কে আছো দিনের পাপি এসো রাতে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো, আর কে আছো রাতের পাপি দিনে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেবো। সুতরাং সে করল না, উল্টে লোকের মাঝে প্রচার করতে লাগলো, এমন লোককে আল্লাহ সকালবেলায় উঠে সে লোকের কাছে বলে বেড়াল, হে অমুক, আমি গত রাতে এই কাজ করেছি, রাতের বেলায় আল্লাহ তার পাপকে গোপন রেখে দেন, কিন্তু সে সকালবেলায় আল্লাহ সে গোপনীয়তাকে নিজে নিজেই ফাঁস করে ফেলে, এ হচ্ছে মুজাহিরিনের অন্তর্ভুক্ত, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এতে কি মানুষ কাফের হয়ে যায়? এটা আকবারুল কাবায়ের না কাবিরা গোনা? কাবিরা গোনা। শুনুন, আর একজন ব্যক্তি যে ঋণ পরিশোধ করে না, ঋণ করে আর পরিশোধ করার মনেই নেই, বড়লোক মানুষ, সমস্যা নেই। সব থেকে মানুষ বেশি মানে অবহেলা করে বাড়ির লোকের কাছে ঋণ নিলে, আর বন্ধুর কাছে ঋণ নিলে তো বন্ধু মাফি করে দেবে, আর বন্ধুকে ঋণ দিলে ডবল ক্ষতি, তাই না? টাকার ক্ষতি বন্ধুত্বের ক্ষতি, আত্মীয়কে ঋণ দিলে ডবল ক্ষতি, টাকাও যাবে আত্মীয়তাও যাবে, তাই না? আর সব থেকে অধিকাংশ মানুষ যার ঋণের ব্যাপারে শৈথিল্য করে, সেটা হচ্ছে সব থেকে কাছের জিনিস, যে মুখের মুখের কাছে, বুকের কাছে, দিন রাত্রি তার কাছে এক বিছানায় থাকে, তার ঋণটাকে ঋণই মনে করে না। কেন? না হলে ওই যে ব্যবস্থা আছে, বউয়ের ঋণটাকে ঋণই মনে করে না, মোহর তো দেয় না, দেন মোহর মানায়, আর দেন মোহরটাও পরিশোধ দেওয়ার, আবার অনেকে মাপ চেয়ে নেয়, পায়ে ধরে মাপ চায়, হ্যাঁ মাপ চাইলে মাপ হবে, মাপ যদি সত্যিই স্ত্রী মাপ দেয় তো মাপ হবে, কিন্তু পরিকল্পিত ভাবে লেখাও দিতে হবে না গো জামাই, ও লিখিয়ে না হলে 5 লাখ টাকা লেখাতে হয়, দিতে হবে না, কিন্তু যখন তালাক দেবেন তখন বলবি বাবারে মাপটা কি হয়ে যাবে, সাপ দাও আমার টাকা 5 লাখ, কেন দিতে হবে না বলেছিলে, বলে ওটা তো বলা হয়। বুঝতে পারছেন কেমন ধোকাবাজি সমাজে চলছে? দিতে হবে না, দেবাস লেখার সময় দিতে হবে না, তারপরে যদি বাই চান্স, যদি ঠিকঠাক চললো তো চললো, আর না হয় যদি আপনার কিছু হয়ে যায়, মেয়েকে তালাক দেওয়া হয়, তখন মাপটা কি হয়ে যায়, একদম সাপ ছবল মারবে, দাও টাকা আমার দাও 5 লাখ, তারপর মেয়েকে তালাক দাও। আল্লাহ মুস্তান। এই যে ঋণের ব্যাপারে শৈথিল্য যারা করে, তাদের ব্যাপারে ঋণ পরিশোধ না করে, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেন শহীদ, যে শহীদ কাকে বলে, যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জিহাদ করে জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। কিছু লোক আছে শহীদের মর্যাদা পায়, সেটা না, যেমন দেয়াল চাপা মারা, কি মরা ইত্যাদি, আগুনে পুড়ে মরা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা হচ্ছে আসল শহীদ। সেই শহীদের প্রথম রক্ত খরণ হওয়ার সাথে সাথে তাকে কি করা হয়, ক্ষমা করে দেওয়া হয়, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লা যানবিন ইল্লা দাইন, শহীদের ঋণ পরিশোধ না করা পাপ ছাড়া শহীদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, খালি ঋণ পরিশোধ না করার পাপ মাফ করা হয় না। তাহলে শহীদ হলেও জান্নাতের পথে আটকে থাকবে যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়েছে। কিন্তু এটা কি কাফেরের কাজ? না, বলছি, তারপরে ধরুন নরহত্যা, নরহত্যা মানে হচ্ছে মানুষ খুন করা, মানুষ খুন করার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাকে আল্লাহ কি বলে লানত করবেন এবং সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। মা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ও গাযাব আল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন বিশ্বাসীকে হত্যা করবে তার শাস্তি হবে জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট থাকবেন, তাকে অভিসম্পাত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত করে রাখবেন। সূরা নিসা 93 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল যে কেউ মানুষ খুন করে মারা গেলে, মোমেন মানুষ খুন করে মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। তাহলে যে খুন করে সে হচ্ছে কাফের, কিন্তু ওলামারা বলছেন যে না, খুন করাটা কুফরি নয়। তাহলে যে আল্লাহ বললেন চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, এখানে ওলামারা বলছেন যে এটা হচ্ছে তারহিব, ভয় দেখাবার জন্য বলা হয়েছে, কারণ খুন করলে মানুষ কাফের হয় না যদি সে তৌহিদবাদী হয়, সে মুশরিক না হয়, মুমিন মুসলিম হয়। এবারে কোন কারণে একজন মুমিনকে হত্যা করলো তাহলে সে কাফের হয়ে যায় না। এই যে আয়াতে বলা হয়েছে, যেমন সুদ খাওয়ার ব্যাপারও বলা হয়েছে, সুদ খাওয়ার ব্যাপারও বলা হয়েছে ওমান আদাফা উলাইকা সাহাবুন নারি হুম ফিহা খালিদুন, যে সুদ থেকে তওবা করলো ভালো, না যে পুনরায় সুদ খেতে শুরু করলো তারপরে বিনা তওবায় মারা গেল সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। তাহলে সুদ খাওয়া কি কুফরি নাকি? হ্যাঁ, যদি কেউ হালাল জেনে করে সে কাফের, খুন করা হারাম কিন্তু আমি বললাম না হালাল, সুদ খাওয়া হারাম আমি বললাম না সুদ খাওয়া হালাল, যদি হালাল জেনে করে সে কাফের, কিন্তু হালাল জেনে যদি কেউ না করে তাহলে সে কাফের হবে না। এখানে যে জাহান্নামে চিরস্থায়ী থাকবে বলা হয়েছে যে হালাল জেনে করবে সে, আর সুদ খাওয়ার কথা বলছে হালাল জেনে খাবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। বাকি সুদ খাওয়া খুন করা এগুলো হচ্ছে কাবিরা গুনাহ, আর কাবিরা গুনাহ যদি তওবা করে না মারা যায় তাহলে যেমন আমাদের বাদশাহ আমাদেরকে বললেন যে সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, খুন করে তওবা করেনি আল্লাহর ইচ্ছা, যদি তৌহিদ থাকে তাহলে ক্ষমা করতেও পারেন আর নাও করতে পারেন। এবারে আশা করি স্পষ্ট হয়ে গেছে এবং কোন জড়তা নেই, বুঝতেই পেরেছেন যে যেখানেই আল্লাহ তাআলা খুনের ব্যাপারে সুদের ব্যাপারে বলেছেন চিরস্থায়ী জাহান্নামবাসী হবে তওবা না করে মারা গেলে, তার মানে কি যে হালাল জেনে যদি করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আর না হয় এটাকে বলা হচ্ছে তারহিবের আয়াত, ভয় দেখানোর আয়াত, যাতে করে মানুষ হত্যা না করে, যাতে করে মানুষ সুদ না খায় ইত্যাদি। এবারে অন্যান্য তওবার আয়াতসমূহ ব্যাপক, প্রত্যেক গুনাহ ছোট হোক বড় হোক অথবা অতি বড় যাই হোক না কেন, নিষ্ঠার সাথে তওবা করলে সবই মাফ হওয়া সম্ভব। এমনকি আপনি যদি পাপ থেকে তওবা করেন তো যে পরিমাণ পাপ করেছিলেন সেই পরিমাণ পাপকে কিসে পরিণত করা হবে? মনে করে এই মসজিদ পরিমাণ পাপ করেছিলেন, তওবা করলেন এমন তওবা যে আল্লাহ কবুল করলেন, সেই মসজিদ পরিমাণ পাপকে কিসে পরিণত করা হবে? পুণ্যে বা নেকিতে পরিণত করা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। সূরা ফোরকানের 70 নম্বর আয়াত। যারা তওবা করবে, বিশ্বাস ও সৎকাজ করবে, আল্লাহ তাদের পাপ কর্মগুলিকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন, আর আল্লাহ চরম ক্ষমাশীল পরম দয়ালু। কিন্তু তুমি তওবাই করলে না আর তুমি আল্লাহ রহমান আল্লাহ রহিম বলে তুমি আশা করে বসে থাকলে এটা তোমার এই আশা করা নিশ্চয় ভুল। সুতরাং যে ব্যাপারে বলছিলাম যে তওবা করে মারা গেলে ঠিকই, কিন্তু যদি তওবা করে মারা না যায় তাহলে কেয়ামতে কি অবস্থা বুঝতেই পাচ্ছেন। তো নিষ্ঠার সাথে তওবা করলে আল্লাহ তাআলা সবই মাফ করে দেবেন। এখানে তার শাস্তি জাহান্নামের কথা যে বর্ণিত হয়েছে তার অর্থ হলো সে যদি তওবা না করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। তাহলে তার শাস্তি এটাই হবে যা মহান আল্লাহ তার অপরাধের দরুন তাকে দিতে পারেন। অনুরূপ তওবা না করা অবস্থায় চিরস্থায়ী জাহান্নামী হওয়ার অর্থ হলো তওবা না করে জাহান্নামী অর্থ হওয়ার এই হলো তাতে সুদীর্ঘ কাল অবস্থান করবে। যে বললাম না যে কাবিরা গুনাহ তওবা না করে মারা গেল চিরস্থায়ী জাহান্নামবাসী, আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, তার মানে হেই যে বহু দিন ধরে সে জাহান্নামে শাস্তি ভোগ করবে। কারণ কাফের ও মুশরিকরাই কেবল জাহান্নামে চিরস্থায়ী হবে, এটা হচ্ছে একদম সর্ববাদী সম্মতি ক্রমে। তাছাড়া হত্যার সম্পর্ক যদিও বান্দার অধিকারের সাথে, যা থেকে তওবার মাধ্যমে দায়িত্বমুক্ত হওয়া যায় না। আপনি যাকে খুন করলেন তার কাছে কি ক্ষমা চাওয়া সম্ভব না? তাহলে ক্ষমা চাওয়ার, যদি ক্ষমা না চান, বদলা না দেন, তো কিভাবে আপনি ক্ষমা পাবেন? এটাও বটে অনুগ্রহ। এমন এমনকি আপনি যার কাছে ঋণ নিয়েছেন, আপনি মারা গেলেন ঋণ শোধ না করে, আর কি ক্ষমা পাওয়ার চান্স আছে? চান্সই নেই। সুতরাং নিহিত ব্যক্তিও প্রতিদান পেয়ে যাবে, আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা রেখেছেন যে আল্লাহ তাআলা যেভাবেই হোক একেও প্রতিদান দেবেন, ওকেও প্রতিফল ভোগাবেন। মোট কথা, মোটের উপরে কথা হলো যে যে পাপগুলো বলা হয়েছে কাবিরা গোনা, আকবারুল কাবায়ের নয়, কিন্তু তাকে ক্ষমা করা হবে না বা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, এর মানে হলো কি যে যদি সে হালাল জেনে করে, অথবা যদি কি বলে সে তওবা কি বলে, একটাকে বলা হচ্ছে যে ভয় দেখানোর জন্য আল্লাহ তাআলা এটা বলেছেন, যদি তার তৌহিদ থাকে এবং শিরিক না থাকে তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, এবং আল্লাহ চাইলে যদি সুদীর্ঘ জাহান্নামে তাকে রাখবেন এবং শাস্তি ভুগিয়ে তৌহিদের গুণে, তৌহিদ যেহেতু আছে, এত শিরিক নেই, তৌহিদ নেই, কি বলে শিরিক নেই, কুফরি নেই, মুনাফিকি নেই, তো এই বান্দা কি কাফের যখন নয়, তখন একদিন না একদিন শাস্তি ভুগিয়ে, বহু দীর্ঘকাল শাস্তি ভুগিয়ে তাকে একদিন না একদিন জান্নাতে দেবেন, আর যদি চান তাহলে তাকে ক্ষমা করে দেবেন। যদি দেখেন যে বান্দা সেই রকম অপরাধী নয় তাহলে এমনিই ক্ষমা করে দেবেন, যদিও তার জন্য হুমকি দেওয়া হয়েছে, ধমকি দেওয়া হয়েছে যে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। এইটা ব্যাখ্যাটা ভালো করে বুঝেন, যাতে করে সমস্যা না দেখা দেয় যে আল্লাহ তাআলা বললেন যে যে খুন করবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, যে সুদ খাবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, অথচ ওলামারা বলছেন এগুলো কাবিরা গুনাহ, কারণ কুফরিও নয় আর শিরকও নয়, তাহলে কেন তারা? তো তার মানে হচ্ছে এটাই যেটা বারবার বললাম, যে হয় হালাল জেনে করলে, আর না হয় তোবা না করে মারা গেলে, যেটা হালাল জেনে করেছে তোবা করেনি, অথবা আল্লাহ তাআলা ভয় দেখাবার জন্য বান্দাদেরকে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কোনো পাপেই না আকবারুল কাবায় আর না ধরনের এই ধরনের কাবিরা গুনাহতে ফেঁসে যাই, নচেত আমাদের পার পাওয়া বড় কঠিন হয়ে যাবে। শুধু রহমানুর রহিম আশা করে বসে থাকব তা চলবে না, যেহেতু তিনি গফুরুর রহিম বটেন কিন্তু জব্বার কাহার আজিজুন জুনতেকাম, তিনি প্রতিশোধ নেবেন, এ কথা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন আর গুনাহ থেকে দূরে রাখুন। আমরা প্রত্যেক নামাজের শুরুতে বলি আল্লাহুম্মা বাইন বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ তুমি আমাকে এবং আমার গুনাহ থেকে দূরে রাখো, আমাকে আমার গুনাহ থেকে দূরে রাখো। কামা বা আত্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কোথায় সূর্য উদয় হয় কোথায় সূর্য অস্ত যায়, এত দূর দূরান্তে আমাকে আমার গুনাহ থেকে দূরে রাখো। আল্লাহু আকবার, প্রত্যেক নামাজে পড়ি, এই জন্য এই নামাজে যে পড়ি বা যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, তারপরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি সাইদুল ইস্তিগফার, আরো অনেক ইস্তিগফারের দোয়া আছে, এর মাধ্যমে আমরা নামাজেও অনেক ইস্তিগফার করি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। এবং তওবা, যেগুলো তওবা দরকার আছে, কারো কাছে ক্ষমা চাওয়া দরকার আছে, হক ফিরিয়ে দেওয়া দরকার আছে, সেগুলো যেন তৈরি মানে প্রস্তুতি নিয়ে আমরা মরতে পারি, এই তৌফিক যেন আমাদের লাভ হয়। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।